السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله. أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের মহান প্রতিপালক এবং মালিক, আমাদের মহান মালিক এবং মনির, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে অশেষ মেহরবানি করে আমাকে আপনাকে তার খাস বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে মসজিদের পরিবেশে আসার এবং ইবাদত বন্দেগী করার তৌফিক দান করলেন। জন্য প্রথমে সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকর গুজার হই, মহব্বতের সাথে দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ার করুণা, তার বন্দেগি করার জন্য, ইবাদত করার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার খাস বান্দা, যারা আল্লাহ তাআলার মাহবুব এবং মাকবুল বান্দা, তাদের সাদৃশ্যতা তথা সুরত অবলম্বন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার খাস বান্দাদের কাতারে শামিল হতে পারা, আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারা সর্বোচ্চ সফলতা আর কামিয়াবি। দুনিয়ার সফলতা এবং পরকালীন সফলতা নির্ভর করে এটার উপরে। যেন নবী রাসূলগণ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তাআলার কাছে এটাই চাইছেন, মৃত্যুর আগে চাইছেন যে মাওলা, আমাকে তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে না। কোরআনে কারিমে নবীদের ঘটনা বর্ণিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন বৃত্তান্ত আলোচনা হয়েছে কোরআনে কারিমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে শাসন ক্ষমতাও পেয়েছিলেন, শাসন কর্তৃত্ব লাভ করেছিলেন, মিশরের খাদ্যমন্ত্রীর আসনে সমাসীন হয়েছিল। মৃত্যুর আগে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কি দোয়া? রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদীস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ انت ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين নবীদের দোয়া এটা আমাদের জন্য আদর্শ। নবীরা যে দোয়া করে গেছেন এটা উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য আদর্শ। ইউসুফ আলাইহিস সালাম দোয়ার মধ্যে এই কথাটাই বলেছেন যে মাওলা তুমি আমাকে রাজত্ব পর্যন্ত দিয়েছ, আমাকে স্বপ্নের এলেমের ব্যাখ্যা তুমি আমাকে দান করেছ, স্বপ্নের ব্যাখ্যার এলেম তুমি আমাকে দান করেছ, তুমি আমাকে অনেক কিছুই দান করেছ, মৃত্যুর সময় তুমি আমাকে আরেকটি জিনিস দান করো, সেটা হলো তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসালিহিন, মাওলা তুমি আমাকে মুসলমান হিসাবে অফার দাও, মৃত্যু দাও, আর তোমার খাস বান্দা সালেহিনদের অন্তর্ভুক্ত করে নাও। তাই এটা হলো নবী রাসূলদের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, তিনিও মৃত্যুর আগে দিয়ে দোয়া করেছেন, এরকমই দোয়াই করেছেন, ওয়াদসিলনি বিরাহমাতিকা বিইবাদিকা সালিহিন, মাওলা তুমি তোমার রহমতের বদৌলতে, তোমার দয়ার করুণার বদৌলতে আমাকে তোমার খাস বান্দাদের তথা সালেহীন বান্দাদের কাতারে সামিল করে দাও। আমরা আল্লাহ তাআলার কাছে এটাই চাইব, এটাই আল্লাহ তাআলার কাছে চাইব, মাওলা আমাদের টুটাফাটা বন্দেগি, এই বন্দেগি তো সত্যিকারের বন্দি নয়, বন্দেগি নয়, বন্দেগীর মধ্যে কোয়ালিটি নাই, কিন্তু মাওলা তুমি যদি ইচ্ছা করো আমাদেরকে এই জাহের দেখে, এই সুরত দেখে তুমি আমাদেরকে তোমার খাস বান্দাদের কাতারে সামিল করে নিতে পারো। আল্লাহর খাস বান্দার আল্লাহ তাআলার কাছে সবসময় চাইছে এরকম, ইয়া রব তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হু উসকো হাকীকত কর দে মাই সুরত লেকে আয়া হু। হে মাওলা তোমার প্রিয় বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে, সুরত অবলম্বন করে আমি এসেছি, আমি তো তাদের স্থিরতা অবলম্বন করতে পারি নাই, হাকিকত অবলম্বন করতে পারি নাই। মাওলা তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি এটাকে হাকিকতে রূপান্তরিত করে দিতে পারো, দিয়ে তুমি আমাদেরকে তোমার খাস বান্দাদের কাতারে সামিল করবি। কিন্তু ভাই আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়ার, কেউ জান্নাতে যাইতে পারবে না পরকালীন জিন্দগিতে, কেউ জান্নাত পাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নেক কার বান্দাদের কাতারে সামিল না হবে, আল্লাহর খাস বান্দাদের কাতারে সামিল হইতে হবে, অন্তর্ভুক্ত হইতে হবে, এরপরে জান্নাতের আশা করা যাবে। এই জন্য দুনিয়াতে যারা ফরমাবরদার হিসেবে আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা যারা আছে, যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো জীবনযাপন করে যায়, আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে মৃত্যুর আগেই বলে দিবেন, মৃত্যুর আগেই ঘোষণা শোনায় দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত অন্তরের অধিকারী, হে প্রশান্ত অন্তরের অধিকারী, তার মানে যারা শরীয়তকে নিয়ে প্রশান্ত ছিল, শান্তিতে ছিল, ভাই দিনের মধ্যেই প্রকৃত শান্তি, দিন ছাড়া, ইমান ছাড়া, আমল ছাড়া কেউ শান্তির আশা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দাগ দিয়েছেন, যারা শরীয়তের পাবন্দী করেছ, দিনের অনুসরণ করে অন্তরকে প্রশান্ত বানিয়েছ, আজকে তারা কোথায়? তোমরা চলে আসো আমার ডাকে, চলে আসো, এসে কি করো, ফাদুফুলি ফি ইবাদি, আমার খাস বান্দাদের মধ্যে ঢুকে যাও, আমার খাস বান্দাদের কাতারে ঢুকে যাও, তাদের মধ্যে সামিল হয়ে যাও, ফাদুফুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে বন্দেগীর তৌফিক দিয়েছেন, ইবাদতের তৌফিক দিয়েছেন, নিজের মাধ্যমে এটাই চাওয়া যে মাওলা তোমার খাস বান্দাদের কাতারে সামিল করে দাও, জাকিরিন সাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, এই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে করা। আজকের মূল আলোচনার জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বাকারা থেকে দুই পারার শুরু থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের জন্য দু একটি কথা আলোচনা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। অতএব আ মানে অতএব, এই বান্দা অতএব, তার মানে এই কথাটা আগের কথার পরে আসছে, আগে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন, মহান মহান নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের স্মরণ আল্লাহ তাআলা করায় দিয়েছেন। করায় দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, অতএব হে আমার বান্দা, আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমার ইবাদত করো, আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করো। দেখেন আল্লাহ তাআলার কত বড় দয়া আর মেহরবানি। আমি আপনি আমার আপনার নাপাক জবান দিয়ে, যেই জবান দিয়ে মিথ্যা কথা বলি, যেই জবান দিয়ে গীবত করি, এরকম নাপাক জবান দিয়ে আমি আপনি আল্লাহর নাম উচ্চারণ করব, পবিত্র নাম উচ্চারণ করব, জিকির করব, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবে। আল্লাহ তাআলা যদি এরকম বলতেন, বলতে পারতেন যে তোমাদের জবান নাপাক, এই নাপাক জবান দিয়ে আমার পবিত্র নাম উচ্চারণ করতে পারবে না, জবানকে আগে পাক করে আসো, বলতে পারতেন কিনা, কিন্তু এমনটি বলেননি। আল্লাহর দয়া বেশি, রাগের চেয়ে দয়া বেশি। আমার আপনার জবান নাপাক, মিথ্যা কথা বলছি, গীবত করছি, এর দ্বারা জবান নাপাক হয়েছে। হাদিসে আছে মিথ্যা কথা কত বড় নাপাক, এর যে দুর্গন্ধ, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে রহমতের ফেরেশতা কয়েক মাইল পর্যন্ত দূরে চলে যায় দুর্গন্ধ তাদের, যারা দুর্গন্ধ পায় তারা পায়। আল্লাহ তবারক ওয়া তাআলা দেখেন কত বড় দয়াবান মেহেরবান। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমার জুবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করো, আমার ইয়াদ করো, আমার জিকির করো, ইবাদত করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করো। আল্লাহ তাআলা স্মরণ করবেন মানে কি, তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা স্মরণ করবেন মানে আমাদের স্মরণের উপরে আল্লাহ তবারক ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ তো ভুলে যান না, আল্লাহ স্মরণ করা মানে যে আমরা তো স্মরণ করি, ভুলে যাই, ভুলে যাই স্মরণ করি, কিন্তু আল্লাহ তো ভুলে যান না। আমাদের মালিকের পরিচয় কি, কোরআনে কারিমে আছে লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমাদের মালিক তিনি রব, তিনি কখনো ভুল করেন না, তিনি কখনো কোনো জিনিস তার থেকে ছুটে যায় না, তার কখনো ভুল হয় না, তার কখনো কোনো জিনিস ছুটে যায় না, এমন মালিক আমাদের মালিক। তো আমাদেরকে জিকিরের কথা বলা হয়েছে এখানে, আরেকটি ইবাদতের কথা বলা হয়েছে, শুকরের কথা, দুইটি ইবাদত এই আয়াতের মধ্যে আসছে, জিকির আর শুকর, তাই এই দুইটি ইবাদত সবচেয়ে বেশি দামি। এই পৃথিবী টিকে আছে এই দুইটি ইবাদতের মাধ্যমে, যতদিন এই দুইটি ইবাদত আছে পৃথিবী আছে, জিকির আর শুকর। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমার শুকর আদায় করো, আমার নেমতের কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, শুকরি করো না, না শুকরি করো না। ভাই জিকির আর শুকর এটা এমন ইবাদত যে ইবাদতের দ্বারা বান্দা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়, অনেক দামি হয়ে যায়। একজন মুমিন বান্দা কত দামি হয়ে যায় আল্লাহ রসুল তার বর্ণনা হাদিসের মধ্যে দিয়েছেন, একজন মুমিনের শান আর মান এই দুইটি ইবাদতের দ্বারা অনেক বৃদ্ধি পায় আল্লাহ তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمره كله له خير। মুমিনের শান আজব শান, আল্লাহ রসুল বলেন মুমিনের শান আজব শান, যে মুমিনের যে কোনো অবস্থা, যে কোনো পরিবেশ পরিস্থিতি তার জন্য খায়ের আর খায়ের, নেকির অবস্থা, ইবাদতের অবস্থা। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লাল মুমিন, আল্লাহ রাসূল বলেন মুমিন ছাড়া অন্যদের জন্য এই শান আর মান নাই, শুধু মুমিনের জন্য এই শান আর মান। তার প্রতিটি ব্যাপার এটা আশ্চর্যের ব্যাপার, যে তার প্রতিটি ব্যাপারই হলো খায়রের ব্যাপার, নেকির ব্যাপার, ইবাদতের ব্যাপার, যদি সে ইচ্ছা করে খেয়াল করে। ভাই খেয়ালে আউলিয়া আর বেখেয়ালে দেউলিয়া, খেয়াল করতে হবে আমাকে আপনাকে, খেয়াল করে করে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল বলেন মুমিনের শান আজব শান, কিভাবে, তার বর্ণনা দেন, ইন আসাবাত হুসাররা, ইন আসাবাত হুসাররা ফাশাকারা ফাকানা খায়রাল লাহু। মুমিনের জীবনে দুইটি অবস্থা, হয়তো খুশির অবস্থা আসলো, আনন্দের অবস্থা আসলো, ভালো অবস্থা আসলো। এই ভালো অবস্থা আসার পর সে যদি শুকর আদায় করে তাহলে এটা তার জিকিরের জিন্দগি, এটা তার জন্য খায়ের আর খায়ের নেকি আর নেকি। ওই নাসাবাতু দাররা, আর যদি মুমিনের জিন্দগিতে মুসিবত আসে, পেরেশানি আসে, প্রতিটি মানুষের জীবনে দুইটা জিনিস আছে, আনন্দ আর পেরেশানি, এই দুইটা জিনিস আছেই আছে প্রত্যেকটি মানুষের জীবনে। যদি পেরেশানি আসে, মুসিবত আসে, কোন দুঃখ মুসিবত আসে, তাহলে ওয়াই নাসাবাতু দাররা ফাসবারা, যদি সে ধৈর্য ধারণ করে, মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলেন এই সবরটাও তার জন্য জিকির স্বরূপ, এই সবরটাও তার জন্য ইবাদত স্বরূপ, ফাকানা খায়রাল্লাহু, এটাও তার জন্য খায়র আর খায়র। মুমিনের কোন অবস্থা খায়র থেকে খালি নয়, ইবাদত থেকে খালি নয়, নেকি থেকে খালি নয়, যদি সে খেয়াল করে। এই জন্য ভাই বলা হয়েছে খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। আমাকে আপনাকে খেয়াল করে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার স্বাদ আর মানকে বাড়ায় দিয়েছেন এই দুইটি ইবাদতের মাধ্যমে, জিকির আর শুকর। হাদিসে কুদসি আছে, বান্দা যখন জিকির করে, আল্লাহর নামে জিকির করে, জিকিরের দ্বারা যখন তার ফুট নড়তে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম যখন জিকির করতে থাকে, হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল, হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহু মা লা মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার ঠোঁট যতক্ষণ পর্যন্ত নড়তে থাকে আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে, ওই বান্দার সাথে আল্লাহ তাআলা খাস রহমত সামনে হাল হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর খাস রহমত সামনে হাল হয়ে যায় বান্দা যতক্ষণ পর্যন্ত জিকির করে। এই জন্য ভাই জিকির আর শুকর অনেক দামি ইবাদত, অনেক মূল্যবান ইবাদত, এর দ্বারা আল্লাহ তাআলার খাস বান্দা হওয়া যায়, আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। আল্লাহ তাআলা দেখেন জিকির আর শুকরের জন্য কোন সময় নির্ধারণ করে দেন, অন্যান্য ইবাদতের জন্য সময় নির্ধারিত আছে, নামাজের জন্য মনে করেন নির্দিষ্ট সময় আছে, যাকাতের জন্য নির্দিষ্ট সময় আছে, হজের জন্য নির্দিষ্ট সময় আছে, কিন্তু জিকির আর শুকরের জন্য কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যখন পারেন, যেভাবে পারেন, আপনার যেভাবে সামর্থ্যতা আছে, আপনি জিকির করেন, শুয়ে শুয়ে করেন, বসে বসে করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, অসুবিধা নেই। কোরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, বুদ্ধিমান তারা, কোরআনের বর্ণনা উলুল আলবাব তারা, বুদ্ধিমান তারা, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলা স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, দাঁড়ানো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। তাহলে জিকির এমন ইবাদত, যে ইবাদত আমি আপনি যে কোনো সময় করতে পারি, যে কোনো সময় করতে পারি, এর জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, আবার এর জন্য কোনো ধরাবন্ধা নিয়মও নাই, নামাজ পড়ার জন্য বিশেষ নিয়ম আছে, বিশেষ নীতিমালা আছে, এই নীতিমালা ছাড়া নামাজ হবে না, হজের জন্য নীতিমালা আছে, ধরাবন্ধা নিয়ম আছে, যাকাতের জন্য নীতিমালা আছে, ধরাবন্ধা নিয়ম আছে, কিন্তু আমার আপনার জিকির আর শুকরের জন্য কোনো নিয়ম নেই। যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা, আমি আপনি আল্লাহ তাআলার জিকির করি। এই জন্য মনে মনে যদি আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলার কথা স্মরণ করেন, আখিরাতের কথা স্মরণ করেন, হাদিসে আছে, হাদিসে কুদসি আছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি মনে মনে আমার জিকির করে, ওই বান্দার কথা আমিও মনে মনে স্মরণ করি, আল্লাহ তাআলা কুদরতি দিলে কুদরতি মনে ওঠে স্মরণ করে। ওয়াইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। وَإِذَا ذَكَرَنِي فِي مَلَئٍ ذَكَرْتُهُ فِي مَلَئٍ خَيْرٍ مِّنْهُمْ বান্দা যদি আমাকে স্মরণ করে কোন মজলিসে কোন জনসম্মুখে, আমি আল্লাহ দুনিয়ার মজলিসের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে তার কথা আমি স্মরণ করি। ভাই আল্লাহ তোবারক ওয়া তাআলা জিকিরে এত বড় মান রাখছেন, এত বড় শান রাখছেন আমার আপনার জন্য। এই জিকির আর শুকর অত্যন্ত বড় ইবাদত। সাতার সবসময় চায় আমাকে আপনাকে এই দুইটা ইবাদত থেকে সরিয়ে রাখার জন্য, ঘটায় দেওয়ার জন্য, সরায় দেওয়ার জন্য। শয়তানের সর্বাত্মক চেষ্টা মেহনত হলো মানুষ কিভাবে জিকির না করতে পারে, কিভাবে শুকর আদায় করতে না পারে। আল্লাহ তাআলা এই জিকিরের কারণে দুনিয়াকে টিকায় রাখছেন। যতদিন জিকির আছে, যতদিন আল্লাহ তাআলার ইবাদত আছে, ততদিন এই পৃথিবী আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله যতদিন এই পৃথিবীর জমিনে একজন মুমিনও আল্লাহ আল্লাহ উচ্চারণকারী থাকবে, এই পৃথিবীর মহাপ্রলয় তথা কিয়ামত কায়েম হবে না। আল্লাহ রসুলের ঘোষণা, কেন? যে ইবাদত আছে, জিকির আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, যতদিন জিকির থাকবে, ইবাদত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের থেকে বিপদ আপদকে, গজবকে, আজাবকে আল্লাহ তাআলা উঠায় আজাব দিবেন না। আল্লাহ তাআলা আজাব দেওয়ার জন্য আমাদেরকে বানান নাই, সৃষ্টি করেন। বিপদ আপদ আজাব গজব সবকিছু আল্লাহ তাআলা উঠায়। সূরা নিসার এক আয়াতের মধ্যে আছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আযাব দেওয়ার কাজ করব না, আযাব দিব না, এমনকি আযাব দেওয়ার ইচ্ছাও পোষণ করব না, যদি তোমরা ইমানের পাশাপাশি শুকরের আমল করো। জন্য ভাই শুকরের আমল, জিকিরের আমল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমার আপনার জীবনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যার জীবন এই দুইটা জিনিসের দ্বারা সাজানো হইল, সে কামিয়াব হয়ে গেল, দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও নিশ্চিত কামিয়াব। আসামি আল্লাহ তাআলা এই মানুষের কথাই বলেছেন সুরাতুল বাকারার দুই পারাতে। আল্লাহ তাআলা এই ইবাদতের কথাই বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। অতএব হে উম্মতে মুহাম্মাদিয়া, বিশেষ করে উম্মতে মুহাম্মাদিয়াকে লক্ষ্য করে বলা হয়েছে, তোমরা আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো। অতএব কেন বলা হয়েছে জানেন? আল্লাহ তাআলা এর আগের আয়াতগুলোর মধ্যে, আগের পৃষ্ঠাগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক অনেক নেয়ামতের কথা আলোচনা করেছে। এই উম্মতের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি করুণা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা মহান মহান চারটি নেয়ামতের কথা এর আগের আয়াতের মধ্যে স্মরণ করা দিয়েছেন, যে তোমাদেরকে আমি মহান মহান চারটি নেয়ামত দান করেছি। তেবলা হিসাবে তোমাদেরকে বাইতুল্লাহ, কাবাতুল্লাহ আমি দান করেছি, এটা তোমাদের জন্য বিশাল নেয়ামত। তোমাদেরকে আমি নবী হিসাবে সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বানিয়ে দিয়েছি তোমাদের। উম্মতে মুহাম্মাদিয়া কত বড় বৈশিষ্ট্য, কত বড় মর্যাদা। ভাই আমরা আমাদেরকে চিনি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যিনি শুধু উম্মতের নবী নন, তিনি সকল নবীদেরও নবী। নবীউল আম্বিয়া, নবীউল উমাম শুধু নন, নবীউল আম্বিয়া, এটা কোরআনের দ্বারা প্রমাণিত। এগুলি কথা আল্লাহ তাআলা স্মরণ করা দিয়েছেন। এরপরে বলেছেন যে তোমাদেরকে কিতাব হিসাবে আমি এমন একটি কিতাব দিয়েছি, যে কিতাব আসমানি সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, হে নবী আপনার প্রতি যে কিতাব আমি দিয়েছি, এই কিতাব এমন একটি কিতাব যে কিতাব বরকত আর রহমতের গোটাও। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ, জগতের সমস্ত মানুষ যদি রহমত পেতে চায়, বরকত পেতে চায়, আল্লাহ দয়া পেতে চায়, তাহলে এই কিতাব অধ্যয়ন করবে। এই কিতাবকে বলা হয়েছে মোবারক, মানে হলো রহমত আর বরকতের গোডাও। এই কিতাব আমাদের কাছে আছে ভাই, তেলাওয়াত পর্যন্ত থাকবে, কিন্তু এই কিতাবের কদর আমরা করি, কোরআনে কারিমের তেলাওয়াত করি না। দৈনন্দিন জীবনে কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের অধ্যয়ন, কোরআনে কারিমের অর্থ পড়া বোঝা, এগুলি আমরা করি না। আমরা অন্য কিছু নিয়ে আসি। এমন একটি কিতাব তোমাদেরকে আমি দিয়েছি, যেই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, আশরাফুল কুতুব, আসমানি সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি কেন দিয়েছি, হে নবী, আপনার প্রতি নাজিল করেছি, এই কিতাব হল রহমত আর বরকতের গোডাউন, আর সাথে সাথে এই কিতাব মানুষের জন্য চিন্তার ফসল, মানুষের মেধার ফসল, মানুষ চিন্তা করবে, ভাবনা করবে, এই কিতাব থেকে নসিহত হাসিল করবে। তাই কোরআনে কারিম বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য নয়, বাচ্চারা ঘুম আসে না, ঘুম পাড়ানোর জন্য কিচ্ছা কাহিনী শোনা নয়, যেন ঘুম আসে, বাচ্চারা ঘুম আসে, ঘুম পাড়ানোর জন্য নয়, এই কিতাব নসিহত গ্রহণ করার জন্য। কোরআনের প্রত্যেকটি কথা আমার আপনার জন্য নসিহত, প্রত্যেকটি বাক্য আমার আপনার জন্য নসিহত, তেমন পর্যন্ত মানুষের জন্য নসিহত। আল্লাহ তার এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছে, এরপরে আমাদেরকে আরো নেয়ামত দিয়েছেন। কি নেয়ামত? হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছি। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس هي جبتر منوس هي أمة محمد يا تما در كامي مطفن تي أمة تتا فرشت أمة جبيا مي باني بای ادھے اي أمة جنو برو پوا برو مرشدہ ایک جی برو مرشدہ کیو جبتر نحن الاخرون السابقون যেন বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, যদিও আমরা আগমনের দিক থেকে পরে, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার দিক থেকে আগে। এই উম্মত আগমনের দিক থেকে পরে, তারা ইবাদতের দিক থেকে পরে, তাদের আগমন পরে, তাদের ইবাদত বন্দেগীও কম, কিন্তু তারা জান্নাতে যাবে আগে। ভাই আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় শান আর মান দিয়েছেন আমাদেরকে, এরপরে আল্লাহ তাআলা বলেছেন কি, এত এত বড় বড় মহান নেয়ামতগুলো আমি তোমাদেরকে দান করলাম, এই নেয়ামতের বিনিময়ে আমি কি চাই? আমি কিছুই চাই না, আমি আল্লাহ কিছুই চাই না, শুধু চাই তোমাদের পক্ষ থেকে ইবাদত আর জিকির, শুকর চাই, আর কিছু চাই না। তাও এটা আমাদের স্বার্থে, এটা আল্লাহ তাআলার জন্য নয়, আল্লাহ তাআলা বান্দার শুকরের মুখাপেক্ষি নন, ইবাদতের মুখাপেক্ষি নন। স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা শুকর আদায় করবে দুনিয়াতে, যারা আমার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকর আদায় করবে, এটা তাদের লাভের জন্যই করবে, আমার জন্য নয়, আমি আল্লাহ মুখাপেক্ষি। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা শুকর আদায় করবে তাদের কল্যাণের জন্যই করবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আল্লাহ তাআলা বলেন, যারা না শুকরি করবে, কৃতজ্ঞতা আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন, তাদের শুকরের আমি মুখাপেক্ষি নই, আমি প্রশংসিত সত্তা, আমি মুখাপেক্ষিহীন সত্তা, আমি তোমাদের শুকরের মুখাপেক্ষি নই। তো ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসেছেন, আমাকে আপনাকে নেয়ামত দান করেছেন, ভালোবেসে আমাকে আপনাকে তার খাস বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে টুটা ফাটা বন্দেগী করার, ইবাদত করার তৌফিক দান। এই জন্য আমাদের জীবনের মধ্যে এই দুইটা জিনিস আসা চাই, জিকির আর শুকর। যত বেশি পারেন, যত পারেন, যেভাবে পারেন, নির্জনে পারেন, নিরালায় পারেন, বসে বসে জিকির আর শুকর আদায় জিকির করেন, নির্জনে নিরালায় বসে, সময়কে অপচয় করবেন না ভাই, সময়কে অপচয় করা এটা আত্মঘাতী। আমার আপনার জিন্দগির যেই সময় চলে যাচ্ছে, জিন্দগির যেই মুহূর্তগুলো চলে যাচ্ছে, এটা আমার আপনার জন্য আফসোসের কারণ হবে, অত্যন্ত পরিতাপের কারণ হবে যদি আমি আপনি জিকিরে না কাটাই। জিকিরে যদি না কাটাই আফসোসের কারণ হবে, কিন্তু ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। হাজার বছর কাটতে হবে, হাজার বছর হাজার হাজার বছর কাটতে হবে, কাটতে কাটতে চোখের পানি শুকায় যাবে, রক্ত বের হবে, তারপর কোনো লাভ হবে না। কোরআন এগুলি বর্ণনা আসছে, কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, যা রব্বানা রব্বানা বলতে বলতে হাজার বছর কাটায় দিবে, রব্বানা রব্বানা বলতে বলতে হাজার বছর কাটায় দিবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিন্তু দুনিয়াতে আমি আপনি যদি একবার রব্বানা বলি, বলার মতো যদি বলি, দিল থেকে যদি বলি, সত্যিকার যদি হাত উঠাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আমি আপনি একবার দুইবার যদি রব্বানা হাত উঠাই, তাহলে তো আল্লাহ তাআলা আমার আপনার ডাকে সাড়া দিয়ে দেয়। আমার আপনার মাওলা সবসময় নিকটে, দূরে নয়, কখনো দূরে নয়। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। যেন আমি আপনি যদি ডাকার মতো ডাকি, তাহলে একবার একবার যদি ডাকার মতো ডাকি, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দেবে। এক মূর্তি পূজক আশি বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আশি বছর পর্যন্ত কেমন ভাবে মূর্তিকে সামনে নিয়ে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু, হে ভূত হে ভূত হে মূর্তি বলে বলে এরকম ডাকছে। কোরআনে আছে কেমন পর্যন্ত ডাকতে পারো, মূর্তি তোমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। স্পষ্ট গোমরাই, তেমন পর্যন্ত ডাকতে পারো কিন্তু মূর্তি তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই গোমরাহি থেকে হেফাজত করে, স্পষ্ট গোমরাহি এর চেয়ে বড় গোমরাহি আর কিছুই নাই। সে মূর্তি তো ডাকে সাড়া দেয়নি, আশি বছর পর্যন্ত মূর্তিকে ডাকছে, কিন্তু রহমানুর রহিম আরহামুর রাহিমিন মাওলা কত বড় দয়াবান মেহরবান, একদিন ওই ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে ইয়া সনামু ইয়া সনামু করতেছে, করতে করতে জুবানের মার পেছে, মুখের মার কাছে ইয়া সনামুর জায়গায় ইয়া সমাধু আছে। আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকি আর রহমান বলে ডাকি আর আসমায়ে হুসনার যে কোনো নাম ধরে ডাকি, আল্লাহ তাআলা সাথে সাথে ডাকি সারা দিন। উলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ কত সুন্দর ভাষায় বলেছেন, তুমি আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো আর সমাজ বলে ডাকো, এগুলি সব আমারই নাম, কারণ আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। কোন নামে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, সেই নামে আল্লাহ তাআলা ডাকি সাড়া দেবেন। তো জবানের মার পেয়েছে একদিন ইয়া সনামুর জায়গায় ইয়া সমাধু উচ্চারণ দিবে। ইয়া সমাধু কার না, আমার আপনার মালিকের না, উল্হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ আল্লাহু সমাদ, আল্লাহ তাআলা মুকাফিকি সত্তা। যেই সমাদ উচ্চারণ হয়ে গেছে, গায়ের থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি তোমার সামনে হাজির, তুমি কি বলতে চাও বলো। ফেরেশতারা এক পর্যায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আপিল করলো আল্লাহর কাছে, যে আল্লাহ এ তো ভুলস্ত্র, ও তো আপনার নাম ইচ্ছে কিছু হবে না, জুবানের মার পেছে আপনার নাম উচ্চারণ করেছে, আপনি এটাকেও সাড়া দিলেন, এটাকেও আপনি মূল্যায়ন করলেন, এটা কেমন কথা। আল্লাহ তাআলা বললেন, আমি আরহামুর রাহিমিন, আমি শ্রেষ্ঠ দয়ালু, আমার দয়ের কোনো তুলনা নাই। কোন মানুষ যদি ভুলক্রমে যদি আমার নাম উচ্চারণ করে, আমার নামের একটা মাহাত্ম্য আছে, মর্যাদা আছে, আমি অবমূল্যায়ন করতে পারি না। আমি ওই বান্দাকে মাফ করে দিয়েছি, ওই বান্দাকে আমার বান্দাদের আমার খাস বান্দাদের কাতারে আমি সামিল করি। ভাই আমি আপনি মুসলমান, আমি আপনি কিন্তু ওই ওই লোক না যেই লোক আশি বছর ধরে মূর্তিকে সামনে নিয়ে রাখে। আমরা তো মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী। আমরা যদি জিকিরের সময়গুলো কাটাই, শুকুরে যদি সময়গুলো কাটাই, এই সময়গুলো ইবাদতের জন্য কাটাই, তাহলে আমার আপনার জীবনের বড় পুঁজি হয়ে থাকবে। জানা নাই, আমার আপনার জানা নাই কখন কিভাবে ডাক এসে যায়। এই জন্য এই সময় বড় দামি সময়, এটা জিলকাদ মাস দ্বিতীয় সপ্তাহ, আজকে ১৩ তারিখ, বড় মহিমান্বিত মাস, মর্যাদান্বিত মাস, হজ্জের মাস। আগেও বলেছি হজ্জের মাস হলে আড়াই মাস, শাওয়াল জিলকাদ জিলহজ, এই জিলকাদ মাস বড় মুবারক মাস। হাদিসে আছে আল্লাহ রাসূল জীবনেতে একবার হজ করেছেন, কিন্তু চারবার ওমরা করেছেন, এই চারবারের ওমরা তিনবার ওমরা করেছেন এই জিলকাদ মাস। তিনবার জীবনে চারবার উমরা করেছেন, তার তিনবার উমরা করেছেন জিলকাদ মাসে, আর একবার উমরা করেছেন জিলহজ মাসে, হজের সাথে। এই মাস বড় ইবাদতের মাস, মর্যাদান্বিত মাস, মহিমান্বিত মাস। আমি আপনি ইবাদত করি আল্লাহ তাআলার কাছে, আমার আপনার সান আর মান অনেক বলন্দ হবে ইনশাআল্লাহ। সামনের মাস আসতেছে জিলহজ মাস, হজওয়ালা মাস, কুরবানিওয়ালা মাস, ওই মাস আরো মহান ইবাদতের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার, অনুধাবন করার এবং এই কথাগুলো হৃদয়ঙ্গম করার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত সমাজ আছে।